doctor. Oh, doctor. Oh, doctor, apni jokhon korben amar open heart surgery, dekben heart er majhkhane ekta mer boshi bhari. Apni jokhon korben amar open heart surgery. দেখবেন হাটের মাঝখানে একটা মেয়ের বসি ভারী ছুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার এই মেটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারি কথা এই মেটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারি কথা দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে আমার ভাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার এই মেটির জন্য আহার নিদ্রা সবই গেছে চলে তবু বেঁচে আছি পৃথিবীতে মেটি আছে বলে এই মেটির জন্য আহার নিদ্রা সবই গেছে চলে তবু বেঁচে আছি পৃথিবীতে মেটি আছে বলে দুজনারি প্রেমের বন্ধন রাগার অনুরাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের বসি ভারী ও আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের বসি ভারী ছুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার ও ডাক্তার